السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের এই বৈঠকে আপনাদের সামনে কয়েকটি কথা আলোচনা করব, যে কথা আগের আলোচনার জের ধরে যে আমরা কার মতো হব না। শরীয়ত আমাদেরকে কাফেরদের মতো হতে নিষেধ করেছেন, শরীয়ত আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের মতো হতে নিষেধ করেছে, শরীয়ত আমাদেরকে মোনাফেক ও ফাসেকদের মতো হতে নিষেধ করেছে। মুসলিম মুসলিমের আছে পৃথক এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য, সে তার নিজের বৈশিষ্ট্য নিয়ে সবারই মাঝে বৈশিষ্ট্যময় থাকবে, লোকে দেখলে চিনতে পারবে যে মুসলিম, তার ব্যবহার ব্যবহারে আচারে আচরণে বুঝতে পারবে যে সে মুসলিম। পাশাপাশি অমুসলিমদের সাথে বাস করতে গিয়ে এটা হওয়া জরুরি নয় যে আমি অমুসলিম হব, আর অমুসলিমদের জন্য এটা আবশ্যক নয় যে সে মুসলিমদের ভেষ রূপ আকার আকৃতি আনুরূপ্য ধারণ করবে, জরুরি না। সম্প্রদায় সম্প্রীতি যেমন নানা ভাষা নানা মত নানা পরিধান এরই মাঝে দেখবে মিলন ও মহান থাকবে, আপোষে সম্প্রীতি বজায় থাকবে, কেউ কাউকে না উপহাস করবে না ব্যঙ্গ করবে, যে শান্তির সাথে শান্তিপূর্ণভাবে বাস করতে পারবে, কিন্তু তার জন্য এক লেবাস এক পোশাক হওয়া জরুরি নয়। জরুরি নয় যে মুসলিমদের মেয়েরা হিন্দুদের বা অমুসলিমদের ছেলেদের সঙ্গে প্রেম করবে, অথবা অমুসলিমদের মেয়েরা মুসলিমদের ছেলেদের সঙ্গে প্রেম করবে, এটাও জরুরি না। বিবাহ শাদী হওয়া জরুরি না, ওদের পুজোতে মুসলমানদের উপস্থিত হওয়া জরুরি না, আর মুসলিমদের ঈদ পরবে তাদের উপস্থিত হওয়া জরুরি নয়। এর মাঝেও এছাড়াও ইসলাম এবং অমুসলিম মুসলমান এবং অমুসলমানের মাঝে সম্প্রীতি বজায় রাখা সম্ভব, এটা কোনো অসম্ভব জিনিস নয়। যেমন অনেক ধর্ম নিরপেক্ষবাদীরা গেয়ে বেড়ায় বলে বেড়ায় যে ধর্ম ছেড়ে দিয়ে সব এক রাষ্ট্রে বাস করো, একই রাষ্ট্রের মানুষের মতো মানবতা ধর্ম নিয়ে সবাই বাস করো, ধর্মকে পিছনে ফেলে, এটা কিন্তু ঠিক না। ধর্ম ধর্মের কাছে ঠিক থাকবে, বাকি রাষ্ট্রকে যদি ধর্মে ধর্মে রূপান্তরিত না করতে পারো, অন্ততপক্ষে পারস্পরিক সহযোগিতায় চেষ্টা করতে হবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের মাধ্যমে, যেভাবে শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে। মোট কথা, যদি আমরা অমুসলিমদের বৈভব দেখে, অমুসলিমদের বৈষয়িক শক্তি দেখে এবং তাদের উন্নতি দেখে আমরা নিজেদের চোখকে না টাটাই, মানে চোখ অভিভূত না হয়, তাহলে নিশ্চয়ই আমরা তাদের অনুকরণ করব না। আমরা আসলে দুর্বল হয়ে গেছি, আমরা ভাবছি কি যে ওরা হচ্ছে উন্নত, ওরা উন্নত হওয়ার কারণে আমরা নিজেদেরকে দুর্বল মনে করছি, ফলে আমরা ওদের মতো হতে চেষ্টা করছি, ভাবছি ওদের মতো না হলে আমাদের দুনিয়াতে আর ঠাঁই নেই বা আমরা সুখ পাব না। আর আসলে আমরা বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকেই প্রাধান্য দিয়েছি বলে দুনিয়াতে যারা উন্নত তাদের মতো হতে চেষ্টা করছি, কিন্তু আখেরাতকে যদি প্রাধান্য দিতাম তাহলে আখেরাতকে যারা পাবে তাদের মতো হওয়ার চেষ্টা করতাম। যদিও আমরা প্রত্যেক নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কিন্তু দুনিয়াদারির সময়ে চাওয়ার সময় আমরা কে চাইছি কোথায়, সিরাতাল্লাযিনা কে গাদাবতা আলাইহিম ওয়াদ-দাল্লিন, যারা দাল্লিন যারা মাগদুবে আলাইহিম, সিরাতাল মাগদুবে আলাইহিম ও সিরাতাল দাল্লিন আমরা বাস্তবে চাচ্ছি, আর নামাজে পানাহ চাচ্ছি গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, উল্টো। আসলে মানে বুঝি না, তাছাড়া আমরা সেরকম চাওয়া চাই না যে আখেরাত চাইব, তা না, বরং দুনিয়া চাওয়ার জন্য যারা দুনিয়াদার তাদের অনুকরণ করার চেষ্টা করছি আর দুনিয়া পাওয়ার চেষ্টা করছি, আল্লাহুল মুস্তাআন। মোট কথা, এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে অমুসলিমদের পাল পর্বণ পুজো অনুষ্ঠান এতে মুসলিমদের হাজির হওয়া কেমন, উপস্থিত হওয়া কেমন। আর এ মর্মে আপনারা জানেন যে মুসলিমদের অনুষ্ঠান কম, বিশেষ করে যারা তৌহিদবাদী খাঁটি মুসলিম তাদের ঈদ পরব কয়টি, দুটি। ঈদ বলতে শাওয়ালের প্রথম তারিখে যে ঈদ হয় রমজানের পরে ঈদ উল ফিতর, আর দশই জিলহাজ যে কোরবানির ঈদ হয় ঈদ উল আধা। এই দুটো ঈদ হল আসল ঈদ। এই ঈদে তৌহিদবাদী মুসলিমরা খুশি করে থাকে। বাকি আরো অনেক নামধারী মুসলিম আছে, বিদাতি মুসলিম আছে, তাদের আরো অনেক ঈদ আছে। বরং এই দুই ঈদ অপেক্ষাও আরো ভালো ঈদ মনে করে তারা, আরো শ্রেষ্ঠ ঈদ, বরং সব থেকে শ্রেষ্ঠ ঈদ মনে করে কোনটাকে? ঈদে মিলাদুন্নবী। ওরা বলে দুই ঈদ থেকে আল্লাহর মুস্তাহ, যার কোন দলিল নেই, যা বিজাতির অনুকরণে কৃত ঈদ, যা রচনা করেছে নিজের তরফ থেকে গড়ে নিয়েছে বিভিন্ন দলিল, যে দলিল ওই যে হাজিপুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করার মতো বিভিন্ন দলিল দিয়ে তারা প্রমাণ করে যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। শরীয়তে কোন নির্দেশ নেই, না আল্লাহর নবী পালন করে গেলেন, না সাহাবারা পালন করে গেলেন, না তাবিনরা পালন করে গেলেন, না আইমায়ে কিরামদের কেউ পালন করে গেছেন, না পালন করতে বলেছেন। সেই ঈদকে বলছে কি? শ্রেষ্ঠ ঈদ। আল্লাহুল মুস্তাআন। ঈদে মিলাদুন নবী। তারপরে আরো অনেক আছে, শবে মেরাজ আছে, শবে বরাত আছে। শবে বরাত তো বিশাল ধুমধামের ওদের ঈদ। তারপরে যে বর্তমানে চলছে মহররম মাসে আশুরা, এক শ্রেণী যারা শিয়া, শিয়া সম্প্রদায়, তারা আশুরার জন্য এখন থেকে শুরু করেছে এক এক দিন ওদের এক এক রকমের প্রোগ্রাম, এক এক দিন এক এক রকমের প্রোগ্রাম, কোনদিন দুপুরে মাতম, কোনদিন কি, কোনদিন কি, দিয়ে শেষকালে ওই যেমন হিন্দুদের বিভিন্ন আছে না, দুর্গাপুজোর বিভিন্ন এ আছে, আজকে অমক, আজকে অমক, হ্যাঁ প্রতিষ্ঠা, একটা প্রাণ প্রতিষ্ঠা, আর কি কি একটার পর একটা, সেরকম এই চলছে ওদের। মহররমের মরসিয়া, মহররমের তাজিয়া, মহররমের ঢোলঢাক, আর কত কি। এই যে পুজো, এদের পরব চলছে বারো মাসে তেরো পরব, যেহেতু ওরা করে সেহেতু আমাদের যুবকরা চাচ্ছে আমরাও আনন্দ করব। ওদের পূজা মানেই সামান্য কিছু ভগবানের সামনে, ভগবান জানি না ওদের কি সিস্টেম, আনন্দ, পূজা মানেই আনন্দ। এই জন্য আজকাল হিরো হিরোইনদেরকে নিয়েছে পূজার জাঁকজমক বেশি করছে, হিরো হিরোইনদেরকে নিয়ে আসছে, মন্ত্রীদেরকে নিয়ে আসছে, জমাচ্ছে আর কি। তো সেই রকমই মুসলমানরাও চাচ্ছে তাদের অনুকরণে, তাদেরও জাঁকজমক, তাদেরও হই হুল্লোড়, তাদেরও আনন্দ বাড়বে। আর আসলে আমাদের ঈদ হলো ইবাদতের ঈদ, কিন্তু তাদের ঈদ হলো আনন্দের ঈদ। তাদের অনুকরণে মুসলমানরাও ঈদ করতে শুরু করেছে, তাদের অনুকরণে মুসলমানরা নিজের বাপের পকেটে পয়সা নেই, ফলে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করার বদলে জোর করে গাড়ি আটকে ছিনতাই করার মতো চাঁদা চাইছে। ছিনতাই করে চাঁদা হয়? জোর করে না দিলে মারধর, গাড়ি পুড়িয়ে দেওয়া, এই সেই নানা রকম বৎসা। আইনে তো দণ্ডনীয় হওয়া সত্ত্বেও যুবকরা রাস্তায় গাড়ি আটকে পয়সা চাচ্ছে, কি করব, মহরম করব। আল্লাহুল মুস্তাআন। বাপের পকেটে পয়সা নেই, পরের কাছ থেকে জোর করে টাকা আদায় করে, জোর করে টাকা আদায় করে দান গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? এটা তোমাদের পেট পূজার ব্যাপার, তোমরা খুশি করবে, তোমরা নানা রকম বাজনা নিয়ে আসবে, নানা রকম লাইটিং, নানা রকম প্যান্ডেল, অমক তমকে খরচ করবে, নানা রকম খাবার খাদ্যে খরচ করবে। তো জোর করে এইভাবে মানুষের কাছ থেকে, যে এক শ্রেণীর মানুষ আছে না যারা মাস্তান না কি বলে, তারা বলে আমরা এইভাবে টাকা চাঁদা চাঁদাবাজি করে গরিব মেয়েদের বিয়ে দিই, গরিবদের উপকার করি, যার ওষুধ নেই তাকে ওষুধ দিই। তাহলে ভাই, পেশাব দিয়ে কি পায়খানা ধুবি? তো পায়খানা ধোয়ার পানি নেই, পানি খোঁজ কর, পানি চা, পানি না পেলে জোর করে যেটা নিবি সেটা তো পেশাব, পেশাব দিয়ে কি পায়খানা ধোয়া হয়? পায়খানার দুর্গন্ধ দূর হলেও পেশাবের দুর্গন্ধ, পেশাবের অপবিত্রতা কোথায় যাবে? কিন্তু এক শ্রেণীর মানুষ মনে করে কি এটা ঠিক, ফলে এরাও ওই রকমই, যারা জোর করে চাঁদা আদায় করে মহরম করছে। আল্লাহুল মুস্তাআন। আমাদের যুগে আমরা যখন হাই স্কুলে পড়েছি তখন কোই নবী দিবস পালন হতো না, তখন আমরা দেখেছি সরস্বতী পূজা হতো। তো সরস্বতী পূজা যখন হতে লাগলো, সরস্বতী পূজার জন্য মুসলমান মুসলিম ছাত্রদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করত, চাপ দিয়ে চাঁদা আদায় করত। তখন মুসলমান ছাত্ররা বললে আমাদের কাছ থেকে যখন জোর করে চাঁদা আদায় করে ওরা সরস্বতী পূজা করছে, বিদ্যা দেবীর পূজা করছে, তখন আমাদের উচিত আমাদের ঈদে মিলাদুন্নবী আমরা ওদের কাছ থেকে চাঁদা নিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করবো। যে আমরা শুরু করলাম হিন্দু ছাত্রদের কাছ থেকে চাঁদা আদায় করে ঈদে মিলাদুন্নবী, দেখছেন, হুজুরদেরকে দাওয়াত দিতে লাগলাম, বড় বড় হুজুররা এসে বক্তৃতা করে আর ঈদে মিলাদুন্নবী পালন করে। দেখা দেখি শুধু দেখা দেখি শুরু হয়ে গেল এইভাবে, কিন্তু আসলে বিজাতির পরবে সাদৃশ্য অবলম্বন করা যে ধরনগুলো আছে, কিভাবে মুসলমানরা তাদের পাল পর্বণের আনুরূপ্য বা সাদৃশ্য অবলম্বন করে তা একটু আলোচনা দরকার আছে। নম্বর এক, তাদের ঈদ পরব অনুষ্ঠানে উপস্থিত হওয়া অথবা অংশগ্রহণ করা। আপনি দেখছেন আপনার পাশে আপনার প্রতিবেশীতে হচ্ছে, পূজা হচ্ছে, চল যাই দেখে আসি। অনেকে আন্তরিকভাবে যায়, আন্তরিকভাবে অমুসলিম বন্ধু আছে তাদের হচ্ছে, তাদেরকে খুশ করার জন্য অথবা আন্তরিক ধন্যবাদ বা মুবারকবাদ দেওয়ার জন্য যায়, সেখানে যায় এবং খেয়ে আসে। আর পূর্বে আমি বলেছিলাম যে এই সব শিরকি অনুষ্ঠানে, চাই সে শিরকি অনুষ্ঠান হিন্দুদের হোক অথবা মুসলিমদের হোক, মূর্তি পূজার হোক অথবা মাজার পূজার হোক অথবা তাজিয়া পূজার হোক, শিয়াদের কোন রকম ভাবে এমনকি শুধু দেখার জন্য যে চল দেখে আসি না, আপনি অন্তরে ঘৃণা করেন তবুও আপনি গেলেন, তো তাদের সংখ্যা বাড়লো না বাড়লো না, এই জন্য এই নিয়তেও আপনার যাওয়া উচিত না। কিন্তু অনেকে যায় এবং অংশগ্রহণ করে। বহু মুসলমানই বিজাতির শিরকি পরবে মেলা উরসে স্ত্রী পরিজন বা ছেলে মেয়ে সহ উপস্থিত হয়ে থাকে এবং সেখানকার নানা মনোরঞ্জনমূলক অনুষ্ঠান দর্শন করে। সেখানে আবার অনেক রকম পুতুল নাচ, সিনেমা অনেক রকম আছে, ভিডিও ফিডিও অনেক রকম আছে, মেলাও বসে, মনে তৃপ্তি অর্জন করে থাকে, সেখানে বিক্রিত জিনিসপত্র খরিদ করে থাকে। কোন মেলাতে কলা সস্তা, কোন মেলাতে হাঁড়ি সস্তা, কোন মেলাতে কাঠের ফার্নিচার সস্তা, কোন মেলাতে শীতের বস্ত্র সস্তা, তাই না? এক এক মেলাতে এক এক রকম আপনার কি থাকে, বৈশিষ্ট্য থাকে। এবার এরকম আমরা আসলে মালপত্র কিনতে যাই, তোমরা যে মালপত্র কিনতে গেলে মালপত্রটা এসেছে কার উপলক্ষে? যার উপলক্ষে এসেছে সেটা যদি শিরিক হয় তা তোমার মালপত্র কেনা ওই শিরকে অংশগ্রহণ করা হবে, সমর্থন করা হবে। অতএব সেই মেলা থেকে কলা কেনা, সেই মেলা থেকে মিষ্টি কেনা, সেই মেলা থেকে কাঠের ফার্নিচার কেনা বা অন্য কিছু যে হাঁড়ি কেনা জায়েজ না। বলে হুজুর বাজারে গেলে তো মিষ্টির দোকানে সব ঠাকুর থাকে, বাজারের কথা আলাদা, বাজার বসেছে ওই ঠাকুরকে কেন্দ্র করে না, কিন্তু মেলা বসেছে ঠাকুরকে কেন্দ্র করে, মূর্তিকে কেন্দ্র করে, ওই মাজারকে কেন্দ্র করে। সুতরাং ওই মেলাতে গিয়ে যেটা খরিদ করবেন তাদের সমর্থন হবে, শিরকের সমর্থন হবে, সুতরাং সেখানে যাওয়া মোটেই উচিত না। অনেকে আবার ব্যবসায়িক দোকান নিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে, মুসলিম ব্যবসায়ী, অনেকে সেখানে হারাম ও শিরকি অনুষ্ঠান দেখতে হাজির হয়, অনেকে সেই মেলার মালিক হয়, সেখানকার জায়গার মালিক হয়, সে জায়গা দিয়ে মেলার মালিক সাজে, মেলার সভাপতি হয়, সম্পাদক হয়, কি বলে ভলেন্টিয়ার হয়, ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক, তাদের পূজার স্বেচ্ছাসেবক হয়। এরকম বিভিন্নভাবে তাদের উৎসবে সময়ে নতুন পোশাক পরে, মুসলমান ছেলে হয়ে তাদের উৎসবে নতুন পোশাক পরে, আরো অন্যান্য সাজসজ্জা করে, উত্তম খানাপিনার ব্যবস্থা করে থাকে ইত্যাদি ইত্যাদি বলে তারা নিজেদের সন্তুষ্টি প্রকাশ করে থাকে সেই শিরকের প্রতি। অনেকে সেই উপলক্ষে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে এবং ওই দিনকে ছুটি মেনে থাকে। অনেক মুসলমান বাড়ির আশেপাশের মেলাতে উপস্থিত হওয়ার জন্য মেয়ে জামাইকে খাস দাওয়াত দিয়ে আনায়। মেয়ে জামাই আছে তার দেখি না, কেন বাড়ির পাশে মেলা হবে, জামাই বেটি এসে মেলা দেখবে, আবার তার জন্য খাস সেলামি টাকা থাকে, যাও বাবা জামাই মেলা দেখে এসো, আল্লাহ মেলা দেখে এসো, কালী পুজোর মেলা, তাতে বিশাল যাত্রা হবে, লোটো হবে, কি হবে, জামাই বেটি দূর থেকে আনিয়েছে, কি না মেলা দেখতে যাবে, বুঝতে পারছেন? নিজে যাক আর না যাক জামাই বেটিকে দেখাবে। এই রকম অবস্থা মুসলিম সমাজের, যারা বিভিন্নভাবে হাতে হাত খরচ দিয়ে মেলা দেখতে দিয়ে শিরকি কাজের সহযোগিতা করছে। অবশ্য মেলাতে না ডাকলে অনেক অভিমানী জামাই আবার গোসাও করে থাকে, দেখো মেলা হয়ে গেল ঘরের পাশে তো শ্বশুর শাশুড়ি ডাকলেও না, ওদের জামাই ষষ্ঠী হয় আর এদের সাত গোষ্ঠীর কি ষষ্ঠী হবে, পুজো ষষ্ঠী, তো ওদের হলো তো তোমার কি, ওদের জামাই ষষ্ঠী তো তোমার ষষ্ঠী, মানে ওদের ষষ্ঠী দেখে এদের ষষ্ঠী আর থাকছে না, এরাও চাচ্ছে যে আমরাও কিছু মজা করব বলে তারা শ্বশুর বাড়িতে গিয়ে কিছু ফুর্তি উড়িয়ে আসে আর টাকা খরচ করে আসে। এইভাবে জেনে না জেনে তৌহিদবাদীরা, তৌহিদবাদীর ছেলেরা বাতিল ও শিরকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পক্ষান্তরে উপযুক্ত অভ্যাস অভ্যাস যেটা হচ্ছে, আচরণ যে চলছে, এটা রহমানের বান্দার আচরণ নয়। আল্লাহ বলছেন রহমানের বান্দার আচরণ কেমন হবে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগ বিমাররু কিরামা, যারা জোরে অংশগ্রহণ করে না। জোর মানে বাতিল, বাতিল কোন জিনিসে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে ভদ্রের মতো পার হয়ে যায়। যখনই দেখবেন এখানে গান বাজনা অনুষ্ঠান হচ্ছে, শিরকি অনুষ্ঠান হচ্ছে, বিদাতি অনুষ্ঠান হচ্ছে, ভদ্রের মতো পাশ দিয়ে পার হয়ে যান, যদি পার হতে হয়, আর না হয় যাবেন নদীকে, ওদিকে যাওয়াই যাবে না। রহমানের বান্দার অভ্যেস এইটাই, ওয়াল্লাযীনা লা ইশহাদুনা যুর ওয়া ইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলা আল-আরযি হাওনা। সূরা ফুরকানের শেষ দিকে আল্লাহ তাআলা রহমানের বান্দার কিছু গুণ সম্পর্কে আলোচনা করে বলেছেন যে তারা এই শ্রেণীর ওয়াসার ক্রিয়াকলাপে হাজির হয় না। বাতিলের তফসিরে অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন তা হল বিজাতির পরব মেলা, বিজাতির পরব মেলা। বলাই বাহুল্য যে শিরকি কোন অনুষ্ঠান বা মেলাতে অংশগ্রহণ করা ইসলামী শরীয়ত বিরোধী, আর এই জন্যই উম্মার সলফগণ নিজে ওই শ্রেণীর কোন অনুষ্ঠান বা মেলাতে শরিক হতেন না এবং অপরকে শরিক হতে দিতেন না বিজাতির কোন অনুষ্ঠানে। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপ্রয়োজনে অনারবের ভাষা শিখো না এবং মুশরিকদের পরবের দিনে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না, যেহেতু তাদের উপর আল্লাহর গজব অবতীর্ণ হয়। যখন শিরিক হয় ওই শিরকি অনুষ্ঠানে গেলে সেখানে যাবে না, কারণ ওখানে আল্লাহর গজব অবতীর্ণ হয়। ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলেন, ওরা ওদের ঈদ পালনের জন্য যে নৌজানে চড়ে, যে নৌকায় চড়ে, সে নৌকায় চড়া মাকরুহ, সে নৌকাতে চড়াও মাকরুহ, যেহেতু ওদের উপর আল্লাহর গজব ও অভিশাপ অবতীর্ণ হয়, যেহেতু ওরা গায়রুল্লাহর পূজা করে। আমর ইবনে মুররাহ বলেন, রহমানের বান্দারা শিরকি ব্যাপারে মুশরিকদের সহযোগিতা করে না। এই দেখেন রহমানের বান্দার গুণ, হ্যাঁ শয়তানের বান্দার গুণ উল্টো, তারা শিরকি কাজে সহযোগিতা করে, তাদের ওই শিরকি অনুষ্ঠানে তাদের সাথে নিজেকেও মিশিয়ে দেয় না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মহান আল্লাহ তাদের ঈদ অনুষ্ঠানকে বাতিল বলে আখ্যায়ন করেছেন, ওই যে যুগ বা বাতিল, এবং রহমানের বান্দাদেরকে সেখানে উপস্থিত হতে ও তা দর্শন করতে নিষেধ করেছেন। সুতরাং যদি সেখানে উপস্থিত হওয়া ও তা দর্শন করা বৈধ না হয়, তাহলে তাতে অংশগ্রহণ করা এবং তাতে সহমত পোষণ করা কি হতে পারে? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাদের ঈদ অনুষ্ঠানকে বাতিল বলে অভিহিত করেছেন, আর বাতিলকে সাহায্য বা সাফল্যমণ্ডিত করা কোন ক্রমেই বৈধ হতে পারে না। আপনি হাজির হলেই তো সাফল্যমণ্ডিত হবে, এত লোক হয়েছিল, অত লোকে তো সংখ্যা নিয়ে গর্ব করে। বিজাতির শিরকি মেলা অনুষ্ঠানে শরীক হওয়াতে তাদের কুফরি ও শিরকের প্রতি সমর্থন প্রকাশ পায়, অথবা অনেকাংশে তাতে সরাসরি যোগদান করা হয়, আর তাতে যে মানুষ কাফেরও হয়ে যেতে পারে তার আশঙ্কাই বেশি। জানি না আপনার অন্তরের খবর, আর সেই অন্তরের বিশ্বাস অনুযায়ী আপনি তাদের অনুষ্ঠানে যোগদান করলে হয়তোবা কাফেরও হয়ে যাবেন। মুসলিমের উচিত প্রত্যেক শিরকি আড্ডা থেকে দূরে থাকা, এমনকি আল্লাহর ওয়াস্তে কোনো আমল করলেও এমন জায়গায় তা করা উচিত নয় যেখানে শিরকি কোনো গন্ধ পাওয়া যায়, দলিল কি আল্লাহর ওয়াস্তে কাজটা করবেন, কিন্তু সেই স্থানে করা উচিত নয় যে স্থানে শিরকের গন্ধ পাওয়া যায়। এর দলিল কি? সাবিত বিন দাহাক বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি নজর মারল যে বুয়ানা নামক জায়গায় একটা উট কোরবানি করব। কোথায়? বুয়ানা নামক জায়গায়। সুতরাং লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে কথা উল্লেখ করল, ভাবল যে আমি তো নিয়ত করেছি, নজর মেনেছি, এখন ঠিক হবে না হবে না, রাসূল স্বয়ং মজুদ, তখন জিজ্ঞেস করেনি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে নজর পালন করতে কোনো বাধা আছে কিনা তা জানতে চাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে বুয়ানা নামক জায়গাটা কেমন, সেখানে কি জাহিলি যুগের কোনো পূজ্যমান প্রতিমা ছিল, সেখানে জাহিলি যুগের কোনো প্রতিমা ছিল? লোকেরা বলল জি না। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, সেখানে কি জাহিলি যুগের কোনো ঈদ বা মেলা হতো? দেখেন সে যুগেও জাহিলি যুগের কি ছিল, এই রকম প্রতিমাকে কেন্দ্র করে মেলা হতো, ঈদও হতো? লোকেরা বলল জি না, সেরকমও কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার নজর পালন করে যাও, তোমার উট নিয়ে যাও, সেখানে গিয়ে নাহর করো। তার মানে বোঝা গেল যদি সেখানে কোনো প্রতিমা থাকত কিংবা জাহিলি যুগের কোনো মেলা অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হতো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে না, তোমার তোমার ওই নজর পালন করো না। এখান থেকে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ যেহেতু, হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা পূর্ণ করে বললেন, তাহলে তুমি তোমার নজর পালন করো, যেহেতু আল্লাহর নাফরমানি করে, দেখেন আল্লাহর নাফরমানি করে কোন নজর পালন করা যাবে না, তার মানে যদি ওখানে মেলা হতো কিংবা ওখানে প্রতিমা থাকতো তাহলে তুমি যদি ওখানে করতে তাহলে আল্লাহর নাফরমানি হতো, যেহেতু শিরকের জায়গা, করবে যাবাই করবে কার জন্য, আল্লাহর জন্য, তবুও সেটা জায়েজ না। আদম সন্তানের সাধ্যের বাইরে মানা কোন নজর পালন করতেও হয় না। আসলে কি, আপনি যদি একটা খাসি জবাই করেন আল্লাহর জন্য, কিন্তু সেটা যদি কোনো মাজারে গিয়ে করেন কিংবা কোনো মূর্তি পূজার বেদির সামনে করেন, আপনি আল্লাহর জন্য করছেন, তবু এটা জায়েজ না। কেন? যেহেতু মুশরিকদের সাদৃশ্য অবলম্বন হয়, তাদের বুকের পাটা বেড়ে যায়, তাদের তারা ভাবে কি, তাহলে আমাদের এটা হচ্ছে খুব ভালো, এটা কাজটা খুব ভালো, দেখো ওরাও আসছে, মুসলমানরাও আসছে। আর সত্যিই তাই, তাদের খুব খুশ হয়, মুসলমানরা খুশ হয় যখন তাদের মাদারে অমুসলিমরা আসে, গাড়ি নিয়ে চলে আসছে, কত নজর নিয়াজ পেশ করছে, মুসলিমরা খুব খুশ, দেখো আমাদের বাবা কত সত্য যে অমুসলিমরা পর্যন্ত ভক্ত, তেমনি তারাও যদি মুসলমানরা যায় তো তারাও বলবে দেখো মুসলমানরা পর্যন্ত আমাদের এখানে আসছে, আমাদের বাবা কত ভক্ত আছে। এইভাবে যদি আসা যাওয়া হয় তাহলে এটা আল্লাহর নাফরমানি হবে এবং শিরকি কাজে সহযোগিতা হবে। যেখানে এককালে বিজাতীয় শিরকি ঈদ বা মেলা হতো, বর্তমানে হয় না, সেখানে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা যদি বিধেয় না হয় তাহলে সেখানকার শিরকি মেলাতে অংশগ্রহণ করা অথবা কোন শিরকির কাজে কোন রকমের ভূমিকা পালন করা কি বৈধ হতে পারে? কোনদিন না। আল্লাহ তুমি এ জাতিকে সুমতি দাও, আল্লাহ তুমি এ জাতিকে সুমতি দাও। নম্বর দুই, তাদের পরব অনুষ্ঠান মুসলিম সমাজে প্রচলন করা, ও তো অংশগ্রহণ করার কথা হলো, এবারে আপনি চাচ্ছেন যে তাদের পরব অনুষ্ঠান আমাদের মুসলিম সমাজে প্রচলন করব, অমুসলিমদের বা বিদাতীদের পরব মুসলিম বা সুন্নিদের দেশ শহর গ্রাম পরিবেশ বা সমাজে নতুন করে প্রচলন করে অনেক মুসলিম নামধারী মানুষ এবং অনেক বিদাতির আত্মীয় অথবা সুন্নির ঘরে বিদাতির গ্রামে জামাই বা বৌরা। সুন্নি বলতে আমি এখানে ওই সুন্নি বলতে দেশে প্রচলিত সুন্নি বুঝাইনি, সুন্নি আমাদের দেশে কারা? মাজারিরা, বিদাতিরাই সুন্নি বলে নিজেদেরকে। আমি এখানে শিয়া সুন্নার কথা বলছি, যারা আহলে সুন্না। আহলে সুন্না ঘরে বিদাতি বউ আছে না নেই? এখন কেউ দেখছে না, এখন মানে ছেলে পেলেই মেয়ে দিচ্ছে, আর মেয়ে সুন্দরী দেখলেই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছে, দেখছে না পরিবেশটা কেমন, বিদাতি না মুশরিক, মুসলমান মুসলমান। আর একটা কথা হচ্ছে, লেনদেনের ব্যাপারও রয়েছে, যেখানে পণ কম দেওয়া হবে বা দিতে হবে সেখানে মেয়ের বিয়ে দিচ্ছে, দেখছে না যে মেয়েটা আমি কার ঘরে দিচ্ছি, মেয়েটাকে জাহান্নামে দিচ্ছি নাকি মেয়েটাকে বিদাতির সঙ্গে না মুশরিকের সঙ্গে দিচ্ছি, তার সঙ্গে বিয়ে যায় গেছে কিনা দেখার কোন দরকার নেই, নামাজি কিনা বেনামাজি দেখার দরকারই নেই, পণ কম পাচ্ছি দিয়ে দিলাম। অনেক ক্ষেত্রে পণ বেশি পায় বলে ছেলেও খেয়াল করে না যে আমি কোন ঘর থেকে মেয়ে নিয়ে আসছি, কোন পরিবেশ থেকে মেয়ে তুলে আনছি, পণ যৌতুক বেশি পাবো সেখান থেকে আমি তুলে নিয়ে এলাম মেয়ে, এইভাবে। আর যারা প্রেম করে বিয়ে করছে তাদের তো কোনো ব্যাপারই নেই, তাই না? প্রেম না মানে নিচু জাত, আর ঘুম না মানে কি বলে ভাঙা খাট, যেখানে পায় সেখান থেকে চল বাবা, হ্যাঁ তুম প্যার হো গিয়া ক্যা কিয়া, চলো প্যার যখন ভালোবাসা হয়ে গেছে তখন তোমার সঙ্গে আমার বিয়ে হবে, চাহে তুমি যে জাতের হও, যে ও তো আলাদা কথা, ওদের ধর্মই নেই, আবার ওদের ধর্ম জাত ধর্ম কিছুই নেই। কিন্তু মুসলিম যে তাকে খেয়াল করা উচিত যে আমি আমার ছেলে মেয়ের বিয়ে দেবো কার সাথে দেবো, কোন কোন সালাফ বলেছেন যে তার মেয়ের বিয়ে বিরাতির সঙ্গে দেয় সে তার সঙ্গে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যায় না যায়, বিশাল কাবিরা গুনাহ। অথচ খেয়াল করল না, বিদাতি ঘরে নিজের মেয়েকে, বিদাতির হাতে নিজের মেয়েকে তুলে দিল। আর এইভাবেই ঘরে ঘরে যখনই, আবার অনেক সময় আছে অবশ্য মানুষ সবাই সমান না, আপনি হচ্ছেন তৌহিদবাদী, আপনি হিদাতি, বিদাতি নাম আপনি হিদাতি, কোন ক্রমে একটা বিদাতি বউ ঘরে নিয়ে এলেন, এবারে আপনি যদি বেশ সবল হন, শক্ত হন, তাহলে আপনি সেই বিদাতি বউকে হিদাতি বাড়ি নিতে পারবেন, তাই না? আস্তে আস্তে। আর যদি দুর্বল হন, আপনিও দুর্বল, আপনার ছেলেও দুর্বল, আপনার স্ত্রীও দুর্বল, তাহলে সেই বিজাতি বউ গোটা ঘরকে বিজাতি বানায়। পীর ধরা মেয়ে হিদাতি ঘরে বউ হয়ে এল, বিয়ের পরেই অষ্টমঙ্গলাতেই জামাইকে বুঝিয়ে পীরের সঙ্গে দেখা করতে হবে, ওই অষ্টমঙ্গলা, অষ্টমঙ্গলা বোঝে না পারা, আমাদের দেশে হয়তো প্রচলিত নেই, অষ্টমঙ্গলা বলে, অষ্টমঙ্গলা, দেখেন এটা ওই হিন্দুদের নাম, অমুসলিমদের নাম অষ্টমঙ্গল, অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা বলা হয় যে বিয়ে করে নিয়ে এলেন, বিয়ে করে নিয়ে এসে বউ আপনার ঘরে থাকবে একদিন দুদিন তিন দিন, তারপরে আপনি বউ সহ আপনাকে নিতে আসবে শ্বশুর বাড়ির লোক, আপনি শ্বশুর বাড়ি বেড়াতে যাবেন, সেই সেই বেড়াতে যাওয়াতে আট দিন থাকতে হয়, আট দিন শ্বশুর বাড়িতে বেড়াতে হয়, যাদের কাজ নেই তারা ছুটিতে তারা আট দিন বেড়ায়, এইটার নাম হচ্ছে আট মানে তো অষ্ট, অষ্টমঙ্গলা। এক এক দিন জামাই এক এক মুরগি খাবে হাঁস খাবে, বুঝতে পারছেন তো, এটার নাম হচ্ছে অষ্টমঙ্গলা। আর এই এই দিনেই এই এই সময়ে এই বিদাতি বউ জামাইকে তার স্বামীকে পটিয়ে পীর ঘর নিয়ে গেল, যেহেতু প্রত্যেক বুঝতে পারছেন যারা ভক্ত হয় তারা ভক্তিভাজনকে সর্বপ্রথম দর্শন, নতুন বাড়ি করছে হুজুরকে জানাতে হবে, হুজুরকে নিয়ে বসতে হবে। আরে ভাই নতুন চাটাই বুন, চাটাই বোনা জানেন, মেয়েরা রঙিন পাতার চাটাই বনে, চাটাই বনে সুন্দর একটা চাটাই বুনেছে, প্রথম বসা বসবে কে? আমার হুজুর, আমার পীরে কেবলা। একটা গাছে পেয়ারা, প্রথম পেয়ারা ধরেছে, আমার প্রথম পেয়ারাটা কে খাবে? হুজুরে কেবলা। গায়ে দুধ দিচ্ছে, প্রথম দুধটা কে খাবে? হুজুরে কেবলা। তারপরে মানে জমিতে ফসল হয়েছে, ফসলের প্রথমটা কে খাবে? নবান্ন, নবান্ন, দেখুন ওদেরই ভাষা, কে খাবে? হুজুরে কেবলা। তেমনি প্রথম বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছেন, বিয়ে হওয়ার পর জামাই বউ প্রথম কে খাবে? তাদেরও ব্যবস্থা আছে। এইভাবে যে বিদাতি বউ, আর যদি বিদাতি জামাই হয় তাহলে হিদাতি বউকে বুঝতেই পারছেন কি করবে, না গেলেও তাকে চুল ধরে নিয়ে যাবে, চল পীরঘর যেতে হবে আগে। এরকম বহু ঘটনা ঘটেছে যে বহু হিদাতি বউ পীরের সামনে গিয়ে স্বামীকে অস্বীকার করছে, তুমি তুমি কি কোথায় নিয়ে এলে তুমি আমাকে। যাই হোক, এইভাবে হিদাতি বিদাতির ঘরমোর অবস্থা যদি দুর্বল হয় তো গোটা ঘরকেই সেই বিদাতি বউ হিদাতি গোটা ঘরকেই কি করে দেয়? বিদাতি বানিয়ে দেয়। এটা মেয়ে ছেলে একটা পাওয়ার আছে। আর যদি সবল হয় তো বিদাতি বউকেও হিদাতি বানিয়ে নেয়। এইরকম জামাইয়ের ক্ষেত্রেও তাই, ঘরে ঘরে এই অবস্থা। তারপর যখন বিদাতি বউ ঘরে আসে, আপনার ঘরে কোনোদিন শবে বরাত পালন হয় না, বিদাতি বউ শুরু করে দিল। এবার আপনি যদি সবল হন, না মা আমার ঘরে এসব চলবে না, আর যদি দুর্বল হন, দেখছেন যে পিঠে পড়লে অনেক দিন খাওয়া হয়নি, তো খেয়ে সমস্যা কি, চল কর দিয়ে শুরু হয়ে গেল। আস্তে আস্তে আজকে মিলাদ পড়াতে হবে, কালে এটা বললো, কাল সেটা বললো, দিয়ে বিদাতি বউ হিদাতি ঘরকেও বিদাতি করে তুললো। এ কাজ প্রচলন ও বরণ উভয় যে হারাম তাতে কোনো সন্দেহ নেই। তাহলে এই বউ হয়ে প্রচলন করলো, আর জামাই হোক, গ্রাম ভালো হিদাতি গ্রাম, কিন্তু জামাই হয়ে গেল বিদাতি জামাই, সেই জামাই এসে এমন প্রভাব যে আস্তে আস্তে আস্তে আস্তে নিজের সমস্ত রকমের পরব অমক তমক নিয়ে এসে এই গ্রামে চালু করলো, বা এই সমাজে চালু করলো, বা এই শ্বশুর বাড়িতে চালু করলো। অনেক বেদিন সরকারও সেই সব ঈদকে অধিকাংশ জনমতকে সন্তুষ্ট করার জন্য নিজের দেশে চালু করে থাকে, বিশেষ ব্যবস্থা করে থাকে, তাদের পূজার ব্যবস্থা করে থাকে, তাদের সিকিউরিটি দিয়ে থাকে, তাদের জন্য পুলিশ গার্ড দিয়ে থাকে, নানা রকম শিল্পী তাদের জন্য সমর্থন তো দূরের কথা, তাদের বরং নানাভাবে হেফাজত করা হয়। যেহেতু জনসংখ্যা যত বেশি করা যাবে তত আমার ভোট বাড়বে, আর তত দিন আমার গদি টিকে থাকবে, গদি টিকে থাকার ব্যবস্থা। এই জন্য যে যে ধরনের মানুষ বেশি হবে, সংখ্যা বেশি হবে, তাদেরকে সেই রকম মনস্তুষ্টি দিয়ে তাদেরকে আর নিজের হাতে করে রাখতে হবে, যাতে করে ভোটটা আমার চলে না যায়, চাহে তাদের মুশরিক হোক আর বিদাতি হোক আর হিদাতি হোক। হিদাতি সংখ্যা চিরদিনই কম, আল্লাহ তালা বলেই দিয়েছেন যে আমার ভালো বান্দার সংখ্যা হচ্ছে কম, অর্থাৎ বেশি বান্দার যে কি বলে আপনার খারাপ বান্দার সংখ্যা যখন বেশি তখন খারাপকে হাত করে রাখার জন্য খারাপ কি করতে হবে, ব্যবহার তো করতে হবে, তাকে খারাপেই সমর্থন করতে হবে। আর আমাদের সরকার তাই করে থাকে, সেই দিনকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে থাকে, রেডিও টিভিতে সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করে থাকে। নিঃসন্দেহে এ সকল কাজ ও বিজাতির অন্ধ অনুকরণের পর্যায়ভুক্ত, যা বিজাতির বিভিন্ন ঈদ পর্বকে প্রচার করার ব্যবস্থা সরকারের মাধ্যমে ঘটে থাকে। নম্বর তিন, তাদের পরবে তাদের বিশেষ কাজে তাদের অনুরূপ করা। তাদের পরব আমাদের পরব না, তৌহিদবাদীদের পরব না, হয় বিজাতিদের পরব না হয় অমুসলিমদের পরব, কিন্তু বিশেষ কোন কাজে তাদের অনুরূপ করা। যেমন অনেক অজ্ঞ মুসলমান আছে যারা জেনে অথবা না জেনে বিজাতির পরব পালন না করলেও ওই দিনে তারা যা করে তার কিছু কিছু আমল করে থাকে। যেমন অমুসলিমদের রাখি বন্ধন বলে একটা দিন আছে, আছে আপনার দেশে? নিশ্চয়ই থাকবে। রাখি বন্ধন, যেদিনে যেদিনে বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে থাকে, তাই না? রাখি বেঁধে থাকে, ওই যে একটা ফুলের মতো কি আছে, দিয়ে দাদার হাতে বেঁধে দেয়, নিয়ে দাদার মনটাকে জয় করে, কিছু একটা উপহার দেয়, কপালে ফোঁটা দেয়, সব কিসব ভাই ফোঁটা রাখি বন্ধন কি কি সব আছে। এই দেখ, গরু ছাগলের গায়ে ছাপ দেয়, জানি না আপনাদের আছে কিনা, আমাদের পরিবেশে আছে, আমরা দেখেছি, সেই হিসাবে আমার বলা এবং আমার লেখা। একে বলে গোপরবের দিন, মানে ওরা করে গরুর গায়ে ছাপ দেয়, ওদের তো গরু দেবতা আপনারা জানেন, গাই হচ্ছে দেবতা, তো তাই দেখে দেখে মুসলমানরা করে। মুসলমানদের ছেলেরা, স্কুল কলেজের ছাত্ররা নিজেদের বোনদের হাতে বা অমুসলিমদের মেয়েদের হাতেও রাখি বাঁধে। আর এইগুলো দেখবেন সংবাদ মাধ্যমগুলো খুব ফলাও করে প্রচার করে, দেখো সাম্প্রদায়িক সম্প্রীতি কত আছে, হিন্দুর মেয়ে মুসলমান ছেলের হাতে রাখি বাঁধছে, আর মুসলিম ছেলে কি বলে, মুসলিম মেয়ে হিন্দু ছেলের হাতে দাদা বলে রাখি বাঁধছে, সম্প্রীতি দেখায়। সম্প্রীতি দেখাবার জন্য তো দরকার নেই, সম্প্রীতি তো মনের ব্যাপার, এইরকম করা কি জরুরি? কিন্তু না, যেহেতু ওরা করছে পরিবেশে দেখা দেখিতে এরা করছে। তারপরে বিশ্বকর্মা পূজার দিন লোহার যন্ত্রপাতি ওরা পুজো করে, আর মুসলমানরা কি করে, তাতে ফুল চড়ায়, ধূপবাতি দেয়। দেখেছেন মুসলমানদের বাস, মুসলমানদের বাস অবশ্য যদিও হিন্দুদের অনুকরণে মূর্তি পূজা নাও করে, তো বাসের সামনেই বা গাড়ির সামনেই দেখবেন হয় সাঁই বাবার ছবি আছে, আর সাঁই বাবা সব ধর্মের গুরু, সেখানে ওই রকম ছবি রাখা আছে, না হয় ফুল দেওয়া আছে, না হয়তো দাতা বাবার ছবি আছে, না হয়তো অন্য মাজারের ছবি আছে, তাই না? ওদের গাড়িতে থাকে বিভিন্ন মূর্তির ছবি, আর তো মুসলিমদের গাড়িতে থাকে বিভিন্ন মাজার বা বিভিন্ন বাবার ছবি, বাবা নিজের মা বাপ না, বাবার ছবি, ওর কোন বাবার বাবা সেই বাবার ছবি টাঙিয়ে দেখে দিয়েছে, কেন অ্যাক্সিডেন্ট হবে না। আমার গ্রামের রাস রোডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, এক মুসলিমের গাড়ি, তো সে তার ভাইকে বা ড্রাইভারকে খুব মানে লানতান করছে, তোকে বললাম যে গাড়ি নিয়ে এসে সোজা বাবার দরবারে নিয়ে যা, নিয়ে গেলি না বলে আমার অ্যাক্সিডেন্টটা হলো। বুঝতে পারছেন, বিশ্বাস দেখেন, বিশ্বাস হচ্ছে যে যদি বাবার দরবারে সঙ্গে সঙ্গে নিয়ে যেতাম তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না, এরকম বিশ্বাস। আল্লাহর বিশ্বাস নেই, আল্লাহর কাছে বিশ্বাস নেই, আল্লাহর উপরে ভরসা নেই, বাস মানে এক মাজারের উপরে বিশ্বাস, বাবার উপরে বিশ্বাস, আল্লাহুল মুস্তাআন। ওদের দেখা দেখি বিশেষ কাজে শোক পালনের দিন কালো পোশাক পরে, মুসলমানরা পরে, অনেক মুসলমান আছে শোক পালনের জন্য কালো পোশাক পরে। এপ্রিল ফুলের দিন তো সব একাকার, স্কুলে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা সব একাকার, স্কুলে গিয়ে স্যারকে ঠকাতে হবে, এটাই হচ্ছে সেদিনকার আনন্দ। স্যারকে চেয়ার ভেঙে দিয়ে সামান্য একটা কিছু লাগিয়ে দিয়ে বসতে গিয়ে বেচারি অনেক সময় দুর্ঘটনা ঘটে, ওই দিনে অনেক সময় দুর্ঘটনা ঘটে। তারপরে ওই যে রঙিন কি আছে, রং মেরে দেবে জামাতে, স্যার রেগে যাবেন, কিছুক্ষণ পর দেখবেন রং নেই, ভ্যানিস রং আছে, কোন সময় রং চোখে লেগে যায়। এইভাবে হিন্দু মুসলিম সব, মানে মুসলিম অমুসলিম সবাই একাকার হয়ে যায়, এপ্রিল ফুল মানায়। অথচ এপ্রিল ফুলের ইতিহাস আপনারা শুনেছেন, জেনেছেন যে এপ্রিল ফুল আসলে ফুল মানে কি, বোকা, এপ্রিলের বোকা, তো ওই দিনে এক অপরকে বোকা বানাতে হয়, এটা কাজের, এটা কি মুসলমানদের, মুসলমানদের কি কোনো বোকা বানাবার দিন আছে নাকি? মুসলমানদের প্রত্যেক দিন অপরকে জ্ঞানী বানাও, অপরকে শিক্ষা দাও, বোকা বানাবার দিন কেন হবে, তাই না? তো মুসলমানরা বোকা বানায়, কিভাবে বোকা বানায়, যেমন খ্রিস্টানরা মুসলমানদেরকে বোকা বানিয়েছিল, কোথায়, স্পেনে। স্পেনের ইতিহাসে বলা হয় যে মুসলমানদের, যখন মুসলমানরা দুর্বল হয়ে গেল এবং খ্রিস্টানরা মুসলমানদের উপরে হামলা করে, যখন মুসলমানদেরকে বলা হলো তোমরা যদি ওই হল ঘরটাতে যাও তোমাদেরকে কিছু করা হবে না, এইভাবে যখন বলা হলো সাহস দিয়ে, তখন সমস্ত মুসলমান ছেলে মেয়ে পুরুষ যারা ছিল ওই হল ঘরে, বিশাল একটা হল ঘরে সবাই ঢুকে গেল। সেই দিনটা ছিল পয়লা এপ্রিল। তারপরে সবাই খ্রিস্টানরা বাইরে থেকে বলতে লাগলো, দেখ মুসলিমরা কত বোকা, দেখ কত ফুল এরা, কত বোকা, বললাম ঘর ঢুকে গেল, দে দরজা লাগিয়ে দিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে দিয়ে শত শত মুসলিম সেখানে মারা গেল। আর সেই দিনকে লক্ষ্য করে ওরা বলেছিল আজ এপ্রিল ফুল, বোকার এপ্রিল, মুসলমানরা কত বোকা। ঠিক আছে, বলা হয়, জানি না সঠিক, আমি কোনো মানে দলিল দিয়ে বলতে পারবো না যে এরকম ঘটেছিল, যেহেতু ইতিহাস আমি ঘেঁটেছি, কিন্তু আমরা আমাদের বুজুর্গদের কাছ থেকে, যেমন ওরা বলে বুজুর্গদের কাছ থেকে, ওস্তাদের কাছ থেকে শুনেছি এরকম একটা ইতিহাস। সেই ইতিহাসের ফলে এপ্রিল ফুল সৃষ্টি হয়, আর সেই এপ্রিল ফুল সারা বিশ্বে খ্রিস্টানদের মাধ্যমে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ, ইংলিশ শিক্ষা, ইংরেজি শিক্ষার মাধ্যমে সারা বিশ্বে প্রচলিত হয়ে যায় এপ্রিল ফুলের দিন। অথচ এপ্রিল ফুল মুসলমানদের নয়, যাক ইতিহাস সত্য হোক আর না হোক, এইভাবে ওস্তাদকে বোকা বানানো, মাস্টারকে বোকা বানানো, মাস্টার সঙ্গে আর কি ঠাট্টা করা মুসলিমদের কাজ নয়। বেশ, তাদের সঙ্গে তাদের দেখা দেখিতেও আমরা করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের জন্য কোন মুসলিমকে সন্তুষ্ট করা বৈধ নয়, আর এপ্রিল ফুলের দিনে অনেক সময় আতঙ্কিত সন্তুষ্ট করা হয়, এই জন্য আমাদের জায়েজ না। নববর্ষের কার্ড বিনিময় করা দেখেছেন, মুসলিম অমুসলিম সবাই নববর্ষের কার্ড বিলি করে, তারপরে হ্যাপি হ্যাপি বার্থডে তো আছেই, তারপরে আপনার বছর বৎসবরণ বর্ষবরণ বর্ষবরণের অনুষ্ঠানে তারা সামিল হয়, তারপরে মাতৃদিবস পালন করে, বিশ্ব ভালোবাসা দিবস, লাল ফুল, লাল কেক, লাল লেবাস পরে পালন করে, তাই না? এটা হচ্ছে সারা বিশ্বে বিশ্ব ভালোবাসা দিবস সবার জন্য, হিন্দু মুসলিম সবার জন্য। বসন্ত উৎসব, বসন্ত উৎসব হয় আপনাদের? ও বাবা, হ্যালোইন উৎসব, এই বিভিন্ন জয়ন্তী, কি বলে জুবিলি যাকে বলে, নানা রকম তারা পালন করে থাকে। ইমাম মালিক রাহেমাহুল্লাহ অনেক অনুসারী বলেছেন, যে ব্যক্তি নওরোজের দিন তরমুজ ভাঙল, নওরোজের দিন, নওরোজের দিন নওরোজওয়ালারা, ওদের যে ঈদ আছে নওরোজ পারস্যের, সেই নওরোজওয়ালারা তরমুজ ভাঙে। যেমন আমাদের অমুসলিম দেখেছেন, কোন কোন মাজারে কোন কোন মূর্তির বেদির সামনে নারকেল ভাঙে, ঠিক না? এরা তরমুজ ভাঙে। ইমাম মালিকের ছাত্ররা বলছেন, যে ব্যক্তি নওরোজের দিন তরমুজ ভাঙল, সে যেন শুকর জবাই করল, শুয়োর জবাই করল, দেখলেন? মানে ওদের মতো খালি সামান্য একটা কাজ করেছে, কি ওরা তরমুজ ভাঙে, তুমিও ঘরে এসে তরমুজ ভাঙলে, ওদের দেখা দেখি তুমি তরমুজ ভাঙলে তো তুমি যেন শুয়োর জবাই করলে। শুয়োর জবাই কি মুসলিমদের জন্য জায়েজ না না জায়েজ? না জায়েজ। নম্বর চার, পরবের দিনে তাদেরকে উপহার উপঢৌকন দেওয়া, তাদের পরব আপনি উপহার দিচ্ছেন, তাদের পরবে কোন প্রকার সহযোগিতা করা, গাড়ি বা বাড়ি ভাড়া দেওয়া, আপনি বলছেন আমি তাদের পুজো, তাদের পরব, আমাদের কি গাড়ি ভাড়া চেয়েছে, আপনি গাড়ি ভাড়া দিয়ে দিন, তারা তাতে মূর্তি বোয়াবে, তারা তাতে খাবার বোয়াবে, আমার কি দেখার দরকার, মুশকিল। এই যে একটা যে কোনো একটা সহযোগিতা, আপনি আপনার বাড়িটা ভাড়া দিলেন, আপনার ওদের মাঝে দোকান আছে, সেই দোকানটা বললো ভাই আমাদের পুজো আছে, অনুষ্ঠান আছে, কিছুদিন জন্য ভাড়া দিতে হবে, আর ওদের আমার কেমন টাকা পেলেই হলো, চলবে না চলবে না? যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতা করো, পরস্পর সৎ কাজে সহযোগিতা করো, কিন্তু কোন নোংরা কাজে, অশ্লীল কাজে, খারাপ কাজে, আর শিরকি কাজে, বিদাতি কাজে পরস্পর সহজ কোনো ভাবে, যে কোনো ভাবে হোক সহযোগিতা করবে না, চলা তো মুশকিল, চলা মুশকিল, সত্যি মুশকিল। যেখানে আপনি নিরুপায় হবেন সেটা আলাদা কথা, এখানে তো আপনি ঘর ভাড়া দিতে নিরুপায় নন, গাড়ি ভাড়া দিতে নিরুপায় নন, আপনি যে কোনো ভাবে, গাড়ি আমার ব্যস্ত আছে, আমি যে কোনো ভাবে আপনি কাটাতে পারেন, ভাড়া দেওয়া জরুরি না, কিন্তু যদি টাকার লোভে আপনি দেন তাহলে আপনার শিরকের কাজে অংশগ্রহণ করা হবে। আর তাদের অনুষ্ঠানে আসবাবপত্র বা সরঞ্জাম ধার দেওয়া বা বিক্রয় করা, এসব কি হবে, তাদের সহযোগিতা হবে, এমন কি বুঝতে পারছেন কিভাবে সহযোগিতা? আপনি আপনার দোকান দোকান আছে, নটকনের দোকান আছে, সেখানে চিনি আছে, গুড় আছে, আপনি গুড় বিক্রি করেন, ভালো গুড় বিক্রি হয়, হেলাল এলো এসে বলছে আমাকে 20 কেজি গুড় লাগবে, ভালো কথা, আমার তো মানে বুঝলাম 20 কেজি গুড় একসাথে বিক্রি হচ্ছে, অনেক লাভ হবে, আমি আমার তাকে জিজ্ঞেস করলাম না, 20 কেজি গুড় বিক্রি করে দিলাম, সে নিয়ে চলে গেল। যদি আমি না জানি যে হেলাল গুড়টা কি করবে, সমস্যা নেই, কিন্তু যদি আমি জানি যে হেলাল গুড়টা নিয়ে গিয়ে মদ তৈরি করবে, তাহলে আমার জন্য হেলালকে গুড় বিক্রি করা যায় না যায়? না যায়, না যায়। অনেকের দোকানে কি বলে আপনার মাঝরাতে বা মাঠে জমিতে ফসলে বিষ লাগে, বা ঘরে বিষ লাগে, ইঁদুর মারার জন্য বিষ লাগে, আরশোলা মারার জন্য বিষ লাগে, আমার দোকানে বিষ আছে, বিষ বিক্রি করছি, কিন্তু আমার কাছে যখন রহিম মোল্লা এলো, এসে আমার কাছ থেকে বিষ চাইলো, অথচ আমি জানি যে ওর যুবক ছেলে আর ওর অবস্থা দেখে বলছে যে বিষ নিয়ে হয়তো ও বিষ খেয়ে মরবে, বিষ খাবে। অথচ আমি দেখছি আমার না বিক্রি হলেই হলো, আমি যদি তাকে বিক্রি করি তা আমাকে হত্যাকারী বলা হবে না? হবে না, জেনে শুনি আমি তাকে বিষ বিক্রি করলে আমি হত্যাকারী, আমার হত্যার গুনাহ হবে। এইভাবে যদি আপনি খুঁটিনাটি ধরতে যান দেখবেন সত্যিই ব্যবসার ক্ষেত্রে চলা বড় মুশকিল, কিন্তু তবুও চলতে হবে। যে কোনো ব্যবসা আপনি করবেন দেখবেন সেখানে কিছু না কিছু মুশকিল আছে। সেলুনের দোকান খুলেছেন, সেলুন চলছে, সেখানে চুল কেটে দিচ্ছেন, দাড়িও তো কাটতে হবে তাই না? দাড়ি কাটা যায় না যায়, ব্যাস হয়ে গেল। যদি দাড়ি না কাটেন তাহলে আপনার সেলুনে ভিড় হবে? হ্যাঁ, জীবনে যার দাড়ি কেটে দেবেন না সে চুল কাটতেও আসবে না আপনার কাছে, তাহলেও সমস্যা হচ্ছে। যে কোনো দোকান যে আপনি দেখবেন হালাল উপায়ে চলা বড় মুশকিল আছে। সুতরাং তবুও চলতে হবে মুসলমানদেরকে। অনেকে বন্ধুত্ব বা প্রতিবেশের খাতিরে বিজাতি শিরকি ঈদ পর্বে তাদেরকে বিভিন্ন উপহার দিয়ে থাকে। অমুসলিম বন্ধু আছে, অমুসলিম প্রতিবেশী আছে, তাদের পূজা, তাদের ঈদ, তাদের পরব আপনি উপহার দিলেন, তাদের অনুষ্ঠানের অনেক প্রকার সাহায্য সহযোগিতা করে থাকে। দে এটা একবার ধরে দে, প্যান্ডেলটা একবার টাঙ্গিয়ে দে, এখানে সুতোটা ধরে দে, দড়িটা ধরে দে, এরকম অনেকে পাড়া প্রতিবেশী করে থাকে। যেমন তাদের অনুষ্ঠানের জন্য গাড়ি, প্যান্ডেল, ঘর বা অন্য কিছু ভাড়া দিয়ে থাকে। তাদের সিরকি বা পাপাচরণমূলক অনুষ্ঠানে ব্যবহারযোগ্য আসবাবপত্র, মিষ্টান্ন, ফুল, গ্রিটিং কার্ড বা সরঞ্জাম ইত্যাদি বিক্রি, আপনার দোকানে আপনি কার্ড রেখেছেন সেই কার্ড বিক্রি করছেন, মিষ্টি বিক্রি করছেন, ফুল বিক্রি করছেন, এমন সহযোগিতার আসলে সিরকে সমর্থন ও সহযোগিতা করা হয়। তাই তা মুসলিমদের জন্য আদৌ বৈধ নয়, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎ ও তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো এবং পাপ ও অন্যায় কাজে একে অন্যের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। শুধু আল্লাহ করিম বললে হবে না, অনেককে বললেন আল্লাহ করিম, কি ভাই তুমি এটা করছো? আল্লাহ করিম, আল্লাহ করিমই শুধু আল্লাহ, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, এটা ভুলে যাচ্ছ কেন? শুধু করিম নামটাই মুখস্থ আছে। সুতরাং মুসলিমকে খেয়াল করা দরকার। নম্বর পাঁচ, যে মুসলিম তাদের আনুরূপ্য করতে চায় তাতে তার সহযোগিতা করা। আপনি সরাসরি তাদের সহযোগিতা করলেন না, কিন্তু তার সহযোগিতা করলেন যে ওদের মতো হতে চায়। যেমন বিজাতির ঈদ উপলক্ষে যদি কোন মুসলিম দাওয়াত বা পার্টি দেয়, একজন মুসলিম পার্টি দিয়েছে কি জন্য? ওদের উপলক্ষে সেখানে আপনাকে দাওয়াত দিয়েছে, নিজের বিবাহ বার্ষিকী বা ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে দাওয়াত দেয়, তাহলে তা গ্রহণ করা বৈধ না? বৈধ না, তা বলে বৈধ না, কারণ বার্থডে পালন করা সুন্নত, তাই না? হ্যাপি বার্থডে পালন করা সুন্নত। কাদের সুন্নত? ইহুদি খ্রিস্টানদের সুন্নত। এবারে কোন মুসলিম তারা মানল না, সে তারা পালন করছে, তারা বিদেশি, ওদের দেখা দেখি তারা করছে, এবারে আপনাকে দাওয়াত দিয়েছে। যদি আপনি তো ওদের দাওয়াতে যাচ্ছেন না, ইহুদি খ্রিস্টানদের দাওয়াতে যাচ্ছেন না, যাচ্ছেন কার দাওয়াতে? একজন মুসলমানের দাওয়াতে। কিন্তু সেই মুসলমান ওদের আনুরূপ্য করছে, আর ওই দাওয়াতে আপনার অংশগ্রহণ করা কি হবে? যেহেতু এটা ওদের সুন্নতে দাওয়াতে অংশগ্রহণ করছেন, তাই আপনার জন্য এটা হারাম। বৈধ নয় ঈদে মিলাদ উপলক্ষে কৃত দাওয়াত গ্রহণ করা, এমন দাওয়াতে গিয়ে লোককে দুটো ভালো কথা শোনাবার উদ্দেশ্যেও তা গ্রহণ করা এবং মিলাদ অনুষ্ঠানে শরীক হওয়া বৈধ নয়। এখন মনে করুন এক জায়গায় হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে, কিংবা ঈদে মিলাদুন্নবী হচ্ছে, কিংবা এমন বিরাতি অনুষ্ঠান হচ্ছে যেখানে এসে আমাকে বললেন হুজুর এখানে অনেক লোক হয়েছে তো আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনি আসুন দুটো বক্তব্য রাখবেন, একটা ভালো সুযোগ, তাই না? ভালো সুযোগ, ওখানে আসুন, এতগুলো লোক জমা হয়েছে তো আপনি যদি যান তাহলে অনেক লোককে দুটো কথা শোনানো যাবে। না ভাই, ওটা বিদাত অনুষ্ঠান, বিদাত অনুষ্ঠান আমার যাওয়া ঠিক না। না বিদাত তো বুঝলাম, আপনি ওখানে গিয়ে বলুন না ওটা বিদাত দিয়ে। এইভাবে ফুসলিয়ে ফাঁসলিয়ে হুজুর গেলেন, এই যে গেলেন, এই যাওয়াতে উপকার বেশি না অপকার বেশি? অপকার বেশি না অপকার বেশি? অপকার বেশি, তার কারণ আপনার তাতে পাপ কাজে সহযোগিতা হলো, আর অনেক লোক ধারণা করবে যে হুজুর যখন এসেছেন তখন এটা করা চলবে। সব সেখান থেকে দলিল নেবে। যত বড় হুজুর যখন এখানে এলেন তখন এটা নিশ্চয়ই করা চলবে, সবাইকে আপনি বুঝাতে পারবেন না। সুতরাং এই উপলক্ষেও আপনি সেখানে দুটো ভালো কথা শুনাবেন, এই উদ্দেশ্য নিয়েও আপনার জন্য যাওয়া ঠিক না। যেমন যারা মিলাদ করে তারা বলে হ্যাঁ লোককে খাওয়ানো হয়, লোককে দুটো ভালো কথা শোনানো হয়। ভাই ভালো কথা শোনাবার জন্য, লোককে খাওয়াবার জন্য আরো তো বিভিন্ন পদ্ধতি আছে, জরুরি আছে নাকি মিলাদ পালন করে যে আপনাকে ভালো কথা শোনাতে হবে? সুতরাং আপনার বাহন যদি ঠিক না হয় সেই বাহনে চড়া বৈধ নয়। উপলক্ষ আপনার লক্ষ্য যা হবে হোক, উপলক্ষ যদি অবৈধ হয় তাহলে সেটা ব্যবহার করা যায় না। ইহুদিদের কাছে আছে যে ওরা ইহুদিরা লক্ষ্য ঠিক থাকলে উপলক্ষ হারাম হলেও তা ব্যবহার করা যায়, কিন্তু মুসলিমদের কাছে তা না। মুসলিমদের লক্ষ্য ঠিক হলেও উপলক্ষও কি হতে হবে? জায়েজ হতে হবে, বৈধ হতে হবে। অবৈধ উপলক্ষ ব্যবহার করে আপনি লক্ষ্য ঠিক রাখবেন এটা আপনার জন্য জায়েজ না। যেমন সেখানকার বিতরিত মিঠাই আদি খাওয়া বা কোনোভাবে সে অনুষ্ঠানের সহায়তা সমর্থন করা বৈধ নয়। যেমন মনে করুন পূজা শেষে ওদের কি বিলি হয়? প্রসাদ বিলি হয়। এই প্রসাদ অনেক সময় ওখানেই বিলি হয়, অনেক সময় প্রতিবেশী ঘরে ঘরে ঘরে ঘরে দিয়ে আসে। সেখানে বিভিন্ন কলা থাকে, ক্ষীর থাকে বা মিষ্টান্ন থাকে, এটা বলে প্রসাদ, ঠাকুরের প্রসাদ। এই প্রসাদ খাওয়া কি মুসলিমদের জন্য বৈধ? বৈধ নয়। ভাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি তো বলছি বারবার, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, কিন্তু তার জন্য এটা জরুরি নয়, এটা আবশ্যক নয় যে আপনাদের শিরকি অনুষ্ঠানে সহযোগিতা করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো। সম্প্রীতি আছে ঠিকই আছে, কিন্তু তার মানে এই নয় যে তোমাদের শিরকি জিনিস আমরা খাবো। যেমন তোমরা আমাদের কোরবানি অনুষ্ঠানে এসে আমাদের গরুর মাংস খাবে না, খাওয়া দরকার নেই। সম্প্রীতি আছে, গরুর মাংস খাওয়া দরকার নেই, তেমনি আমাদের তোমাদের শুকুরের মাংস আমরা কেন খাবো? ওই প্রসাদ খাওয়া, ওই মানে পূজার খাবার খাওয়া, ওইখানে বিতরিত জিনিস যেখানে চড়ানো হয়েছে, বেদিতে চড়ানো হয়েছে, সেখানকার জিনিস খাওয়া শুয়োর খাওয়ারই মতো। সুতরাং কি জরুরি না এই খাবার খাওয়া? তোমরাও খাবে না, আমরাও খাবো না, কিন্তু সম্প্রীতি আছে ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় যে মুসলমানরা সেই বিদাতি খাবার খায়। যে আশুরার সময় দেখবেন রাস্তার ধারে ধারে খুব বিলি হচ্ছে, শরবত শরবত বিলি হচ্ছে, কোথাও বিরিয়ানি মুশকিল। যে বিরিয়ানি খাবার লোভটা সামলানো খুব মুশকিল। অনেক ছেলে অনেক যুবক মা বাজারে গেলে যখন বিরিয়ানি বিলি হতে দেখে তখন মুখে লাল পড়ে, আর সামলাতে পারে না, ফলে সেখান থেকে বিরিয়ানি খায়। আর পিয়াস লাগলে তো শরবত খাবেই। এতেও কি হয়, ওই বিদাতি কাজে সহযোগিতা হয়। এই জন্য সাবধান হওয়া দরকার, কোন প্রকারেই তাদের সহযোগিতা করা যাবে না। নম্বর ৬, তাদের ঈদ বা পরব উপলক্ষে তাদেরকে মোবারকবাদ দেওয়া। মোবারকবাদ দেওয়া, হুজুর ঈদ মোবারক বলি না, বলি না ঈদ মোবারক। ঈদ মোবারক যেমন একজন মুসলিম অপর মুসলিমকে বলে, সেই রকমই কি মহরম মোবারক বলা যাবে? নাকি শবে বরাত মোবারক বলা হবে? নাকি ওদের জন্য যে সমস্ত পুজো আছে পুজো মোবারক বলা হবে? হ্যাঁ, এই যে পুজো উপলক্ষে বিভিন্ন মোবারকবাদ দেয় এবং এক অপরকে কি বলে অভিবাদন করে, পুজো উপলক্ষে অভিবাদন দেয়, এটাও জায়েজ না। এ ব্যাপারে বহু লম্বা কথা আছে এবং ওলামাদের ফতোয়া আছে, যেখানে বলা হয়েছে যে এভাবে মোবারকবাদ দেওয়া মোটেই জায়েজ না। তার কারণ এতেও একরকম শিরকি সন্তুষ্টি প্রকাশ হয় যা কোনো মতেই জায়েজ না। আপনি বাহ্যিকভাবে দিলেও যে আমি অন্তর থেকে দিই না, একসাথে কাজ করি তাই দিয়ে দিই, কিন্তু হলেও আপনার আস্তে আস্তে তাদের প্রতি ঝুঁকে পড়ার একটা প্রবণতা সৃষ্টি হবে, আর যার ফলে আপনি করবেন কি তাদের মতো হয়ে যাবেন, যা কোনো মতেই উচিত না। মুসলিমদের জন্য কুফরির প্রতীকে সম্মতি প্রকাশ অথবা তার উপর কাউকে মোবারকবাদ জানানো বৈধ নয়। ইন তাকফুরু ফাইন্নাল্লাহ গানিউ আনকুম ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর। যদি তোমরা কাফের হয়ে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের থেকে অমুকাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। ওয়াইন তাশকুরু ইয়ারদা লাকুম, যদি তোমরা শুকরিয়া করো, এখানে কুফরির মানে হচ্ছে অকৃতজ্ঞতা অথবা কাফের হওয়া। আল্লাহ তাআলা বান্দার জন্য অকৃতজ্ঞতাও পছন্দ করেন না, কুফরিও পছন্দ করে না। আল্লাহ তাআলা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলামকে তোমাদের দীন রূপে মনোনীত করেছি। আমি সন্তুষ্ট যে ইসলাম হবে তোমাদের দীন, তাহলে আমরা কেন অন্যদিকে ঝোঁকা, অন্যদিকে যাব, এটা আমাদের জন্য মোটেই জায়েজ না। ওমাই ইয়াবতাগি গায়র আল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কথা আপনারা জানেন, মুসলমান হয়ে যে মুসলমান হওয়া ছাড়া, ইসলাম ছাড়া যদি কেউ অন্য পথ অবলম্বন করে তাহলে কেয়ামতের দিনে তার কাছ থেকে তা গ্রহণযোগ্য হবে না। ইসলাম ছাড়া কোনো উপায় নেই, মুক্তির কোন পথ নেই ইসলাম ছাড়া। সারা বিশ্বের মানবতার জন্য একমাত্র পথ কি? ইসলাম। একমাত্র পথ ইসলাম। যদি মুক্তি পেতে চাও এসো, যদি মানতে না চাও বা সালাম, তোমাদের সাথে আমাদের সম্পর্ক নেই। সম্প্রীতি সম্প্রীতি জায়গায় আছে, বসবাস বসবাসের জায়গায় আছে, কিন্তু তোমাদের সাথে তোমাদের সহযোগিতা করব, তোমাদেরকে মুবারকবাদ জানাবো, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা বৈধ করেনি। যেহেতু আল্লাহ তাআলা সকলের জন্য ইসলাম এসেছিল, ইসলাম তোমরা গ্রহণ করনি, তাই যে জিনিস তোমরা আল্লাহকে মানছ না, আল্লাহকে গ্রহণ করছো না, ইসলাম গ্রহণ করছো না, অথচ আমরা আল্লাহকে মেনেছি, আল্লাহকে ইসলামকে গ্রহণ করেছি আর তোমাদেরকে মুবারকবাদ জানাবো, এটা তো বিশাল কঠিন কাজ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য পথ অবলম্বন করবে আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বেস, সাত নম্বর হলো তাদের ধর্ম বা ঈদ সংক্রান্ত বিশেষ নাম বা পরিভাষা ব্যবহার করা। ওরা যেমন বিভিন্ন পরিভাষা ব্যবহার করে, আমরাও সেই রকম পরিভাষা ব্যবহার করি। যে একটা উদাহরণ নেন, যেমন অমুক স্থান হচ্ছে পবিত্র, ওরা বলে পবিত্র স্থান, আমরা কি বলি? শরীফ, তাই না? বিহার শরীফ, হাতিয়ারা শরীফ, ফুরফোরা শরীফ, হ্যাঁ বিভিন্ন শরীফ, বিভিন্ন শরীফ। শরীফ কি আল্লাহ আল্লাহ রাসূল করে গেছেন? শরীফ মানে কি? পবিত্র। এই পবিত্রতা আমরা জানি, মক্কা মদিনা এ হচ্ছে পবিত্র স্থান, কিন্তু তোমরা এই শরীফ কোথেকে আনলে? যেমন ওদের মতো নওরোজ, হজ তীর্থ, অনেক মুসলমান বলে হজ তীর্থ, তীর্থ তো ওদের, হজের সঙ্গে তীর্থ লাগাচ্ছ কেন? না তীর্থ, ওরা যেমন তীর্থে যায় তীর্থ করতে যায়, ওরা যেমন গয়া যায় কাশী যায় তীর্থ করতে, হজ করা কি সেরকম নাকি? দুটোকে তুমি একবার আবার করে দেবে, এইরকম অনুরূপ করাও যাবে না। আট নম্বর, তাদের দেখা দেখি তাদের মতো ঈদ ও পরব আবিষ্কার করা। এবারে ওরা ওদের ওদের দেশে অংশগ্রহণ করবো না, ওদের ঈদ মানবো না, ওদের ঈদ পালন করবো না, আমরা আমরা নিজেদের ঈদ পালন করব, কিন্তু সেই ঈদ যে ঈদ আমাদের শরীয়তে নেই। এমন মুসলমান আছে যারা বিজাতির ঈদ পরব পালন তো করে না, কিন্তু তাদের অনুকরণে ঈদ আবিষ্কার করে আনন্দ উপভোগ করে থাকে। যেমন যিশুর জন্মদিন পালন করতে দেখে ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেছে, রামলীলার অনুকরণ, তাজিয়া মহরম, দেওয়ালির অনুকরণে সবে বরাত ইত্যাদির মহাসমারোহ বর্ণাঢ্য অনুষ্ঠান ও উদ্দীপনার মাধ্যমে পালন করে থাকে এরা। শুধু তাই নয়, তাদের অনুকরণ পালন করে তাদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের পালনীয় দিবস, এ সপ্তাহ ও সপ্তাহ, স্বাধীনতা দিবস, গণতন্ত্র দিবস, জাতীয় দিবস, নজরুল জয়ন্তী, মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস ইত্যাদি ইত্যাদি তারা উদ্ভাবন করেছে। নম্বর নয়, জাহিলি যুগে যে সকল ঈদ ইসলাম বাতিল ঘোষণা করেছিল এবং মুসলিম সমাজ থেকে তা উঠিয়ে দেওয়া হয়েছিল, তা পুনরায় তাজা ও জীবিত করা। জাহিলি যুগের ঈদ ছিল সেটাকে পুনরায় জাগরিত করা মুসলমানের কাজ নয় নিঃসন্দেহে, এমন কাজ হারাম ও ইসলাম বিরোধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি আল্লাহর নিকট সব মানুষের চাইতে বেশি ঘৃণিত। যে ব্যক্তি মক্কা মদিনার হারাম সীমানার ভিতরে সীমা লঙ্ঘন করে, পাপ কার্য করে, পবিত্র জায়গাতেও পাপ করে, পাপ যদি বাইরে করেন আর মসজিদে করেন এটা কি বরাবর নাকি? নিশ্চয়ই না। তেমনি অন্যান্য জায়গায় পাপ করেন, মক্কা মদিনার ভিতরে করেন, এটা কি বরাবর নাকি? হারাম সীমানার ভিতরে করেন, আরো বেশি পাপ। আর নম্বর দুই, যে ব্যক্তি ইসলামে থেকে জাহিলি যুগে কৃষ্টি তরিকা অনুসন্ধান করে, মুসলমান হওয়ার পরও সে জাহিলি যুগের নানা রকম ঈদ পর্ব এই কৃষ্টি কালচার গ্রহণ করে থাকে বা জাগরণ করে থাকে। যে ব্যক্তি না হোক কোন মুসলিমকে খুন করার চেষ্টা করে, এই তিনটে কাজ যার সম্পর্কে আল্লাহর কাছে সব থেকে সে ঘৃণিত হবে। জাহিলি যুগের কৃষ্টি বা তরিকা বলতে সে যুগের সকল অবসংস্কৃতি অপসংস্কৃতি কথা বোঝানো হয়েছে। যেমন সে যুগের কন্যা হত্যা করা যদি কেউ চালু করে, যেমন সে যুগের বেপর্দা হয়ে মহিলাদের চলা যদি কেউ বর্তমানে প্রচলন করতে চায়, যে মহিলাদেরকে খোলামেলা বেড়াতে হবে। হ্যাঁ, একজন বলছে যে ধর্ষণ এত বাড়ছে তো ধর্ষণের জন্য মহিলাদের উচিত মহিলাদের একা যেন না বের হয়, তার জন্য কত সমালোচনা। হ্যাঁ, মহিলাদেরকে মহিলাদের স্বাধীনতা নেই, তাই নারী স্বাধীনতা কোথায় গেল? কেন একা বের হবে না? তার মানে একা বের হবে আর ধর্ষণ যদি ধর্ষণ হবে না, একা বের হবে এবং ধর্ষণ হবে না, পুরুষকে বোঝাতে হবে। যদি হয়, যদি হয় তো তার প্রশাসন ব্যবস্থা নেবে। আরে প্রশাসন ব্যবস্থা নিয়ে তাকে ধরে জেল দিল, কিন্তু তার যা হবে তো তার হয়েই গেল, তার লাভ কি হলো? তবুও বলছে একা বের হবে। একা বের হতে মানা করছে অভিনেত্রীদের একজন, আর তার প্রতিবাদ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম, তার সমালোচনা করছে, বলছে না মেয়েরা একা বের হবে, নারী স্বাধীনতা কোথায় গেল? সরকারকে দেখা উচিত। সরকার দেখলো কি করলো, পুলিশ দিল, পুলিশ ধর্ষণকারীকে ধরলো, দিয়ে জেল দিল, কিন্তু তার আগে সর্বনাশ তো হয়েই গেল। অথচ যদি শুরু থেকেই তার যে কারণ ছিদ্র পথ বন্ধ করো, যেমন শরীয়তের নিয়ম, শরীয়তের নিয়ম হল যে কোন জিনিস ঘটার আগে ব্যবস্থা নাও, রোগ আসার আগে রোগ যাতে না আসে সেই চেষ্টা করো, কিন্তু ওরা বলছে না রোগ যদিও আসে তো রোগ প্রতিরোধ করো, আর শরীয়ত বলছে ছিদ্র পথ বন্ধ করো। এই জন্য বলছে মহিলা যেন একা বের না হয়, মহিলা যেন সুগন্ধ লাগিয়ে বের না হয়, মহিলা যেন বেপর্দা হয়ে বের না হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা তার উল্টো কথা বলছে, যে নারী স্বাধীনতা, বলছে নারী স্বাধীনতা, মহিলা একা যাবে খোলামেলা লেবাসে যাবে, বলছে যে স্কুলে সেলোয়ার কামিজ পরে আসছে তো তার সমালোচনা, কেন সমালোচনা করবে? একজন মহিলার অধিকার আছে, সে যা ইচ্ছা তাই পরে আসবে। সারি এখন কথা হলো, আমার চোখে কটু লাগছে, বলছে না শাড়ি পরে আসছে, শাড়ি পরে আসো, সালোয়ার কামিজ পরে আসবে না, কারণ সালোয়ার কামিজে মেয়েকে আরো খারাপ দেখায়। আবার কেউ কেউ বলছে না টি শার্ট পরে আসবে, কেউ কেউ বলছে না গেঞ্জি আর প্যান্ট শার্ট পরে আসবে, যাকে যেমন, যে যেমন সভ্যতায় মানুষ হয়েছে, একজন লন্ডন থেকে পাস করে এসেছে, লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে, সে সেই রকম মেয়ে দেখতে পছন্দ করবে, তার কাছে সমস্যাই নেই, ঠিক কিনা? এখন আমাদের যেমন সৌদি আরবের লোক যদি আমাদের দেশে যায় তো আমাদের দেশের মেয়েদেরকে দেখে খারাপ লাগবে না লাগবে না? এখানে সব বোরকা পরা মেয়ে দেখা অভ্যাস, এখন যে যেমন পরিবেশে মানুষ হয়েছে, তো সমালোচনা করতে গেলেও তাকে বলা হচ্ছে যে না মেয়ে নারী স্বাধীনতা আছে, নারীরা কি হবে, তারা বেপর্দা ঘুরে বেড়াবে। আর সেই জাহিলি যুগের কথা আল্লাহ তাবারাজ না তাবারাজাল জাহিলিয়াতি রাসূলুল্লাহ বলেছেন, জাহিলি যুগের মেয়েরা এরকম করে বেড়াতো, তোমরা করো না, হে মুসলমান নারীরা তোমরা করো না, কিন্তু ওরা বলছে না করবে, নারী স্বাধীনতা কোথায় গেল, নারী স্বাধীনতা কোথায় গেল, নারী স্বাধীনতা জাহিলি যুগের কাজ এরা করতে চায়, এরা আসলে জাহিলি যুগের কৃষ্টি কালচার আবার সমাজে চালন করতে চায়। আর সেকেলে ওরা আমরা নই, আমরা সেকেলে নই, আমরা বোরকা পরাই, বোরকা পড়তে বলি, তো আমরা সেকেলে নই, সেকেলে কারা? ওরা, যেহেতু আমাদের থেকে বেশি পুরনো ওরা, যারা বেপর্দায় ঘোরাফেরা করে, খোলামেলা ঘোরাফেরা করে। নম্বর ১০, ইসলামী ঈদকে অমুসলিমদের ঈদের রূপদান করা। ইসলামী ঈদ হল ইবাদতের দিন, মহান সৃষ্টিকর্তার জন্য শুকরিয়া জ্ঞাপনের দিন, তকবীর তাসবীহ তাহমিদ পাঠের দিন, গরিব মিসকিনদের প্রতি সহানুভূতি এবং তাদেরকে খুশিতে শরীক করার দিন, বৈধ খেলা তথা জিহাদি খেলার দিন, খেলা চলবে ঈদের দিনে, খেলো, বর্ষা খেলো, তীর খেলো, বা খেলা চলবে, সমস্যা নেই, ফুটবল খেলো, সমস্যা নেই। কিন্তু বহু নামধারী মুসলমান ওই পবিত্র বরকতময় ঈদকে নিছক বিজাতির ঈদের মতো করে পালন করতে চায়, তাতে নানান পান ভোজনের অপচয় ঘটিয়ে থাকে, গরিব মিসকিনদের খেয়াল রাখে না, ওই দিনে নানান রং তামাশায় মেতে ওঠে, যেমন সিনেমা দেখতে যায়, লাজকে ঈদ উপলক্ষে সিনেমা দেখতে, বছরে দেখি না 7 মাস, বলে হ্যাঁ ভাই পান খান, বলে না ভাই পেলে খায় আর পরবে খায়, পান খায় না, কখন খায়, পেলে খায়, পেলে খায় মানে কেউ দিলে, কেউ যদি দেয় তাহলে খায়, আর কবে খায়, পরবে খায়। ভাই সিনেমা দেখো নাকি? না না না সিনেমা দেখি না, পেলে যায় আর পরবে যায়, কেউ যদি কোনো বন্ধু বলে চল সিনেমা দেখতে যায়, টিকিট কেটে যদি নিয়ে যায় তাহলে যায়, আর পরবের দিনে যায় ছক করে। এইভাবে পরবের দিনে তারা পরবের দিনটাকে, ঈদের দিনটাকে খুশি মানাচ্ছে, কিন্তু হারাম খুশি, হারাম খুশি মানাচ্ছে। এমন এমন যুবক আছে যারা ওই ঈদের দিনে ভিডিও নিয়ে আসে, নোংরা ছবি নিয়ে আসে এবং ঈদের দিনে দেখে, পালন করে, ঈদ পালন করে, বলাতে খুশির দিন, কিন্তু না, এটা বিজাতির প্রথা, বিজাতির আনন্দে মেতে ওঠে তারা, নির্লজ্জ যুবক যুবতীর অবাধ মেলামেশার সাথে, দেখবেন যুবক যুবতী ওরা সেজেছে, এরাও সেজেছে, হ্যাঁ সবাই একসাথে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, কি বলে আপনার ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে, ঈদের খুশি মানাচ্ছে, গান বাজনা করছে, অনেকে গান বাজনা শোনে, আর পটকাওয়া আতশবাজি এই একটা শুরু হয়েছে, ওরাও করে আমরাও করি। রোজ সৌদি আরবে তা হয়, সৌদি আরবে হলে কি যায় নাকি, সৌদি আরবে যদি আতশবাজি হয়, পটকাবাজি হয় ঈদের দিনে, তাহলে তো আমাদের জায়েজ হয়ে যায় না, এটা তো অমুসলিমদের। পটকাবাজি আতশবাজিতে কি হয় আপনারা নিশ্চয়ই জানেন, এতে মানুষকে সন্তুষ্ট করা হয়, রোগী মানুষকে বিরক্ত করা হয়, আর অর্থের অপচয় ঘটানো হয়, মানে টাকাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আর কি হয়, আর এতে বিপদের আশঙ্কা থাকে। ওই আগুন নিয়ে খেলাতে অনেক জায়গায় দেখবেন আগুন লেগেছে, কারখানায় আগুন লেগেছে, বড়বাড়িতে আগুন লেগে গেছে, ফোটাতে গিয়ে কারো চোখে লেগেছে, কারো হাতে নিয়ে অনেকের ক্ষতি হয়েছে, বিভিন্ন ক্ষতি আছে। এটা অমুসলিমদের দেখা দেখি, মুসলিমদের ঈদকে অমুসলিমদের মতো পালন করার এই প্রবণতা মুসলিমদের মাঝে শুরু হয়েছে। এমন ঈদ যে ঈদ ইসলাম বিরোধী কর্মকাণ্ডে পরিপূর্ণ, তা কি ইসলামী ঈদ হতে পারে? মোটেই না। এমন দুনিয়াদার বিজাতির দাবেদার, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মার্কা মুসলিমদেরকে আপনি আর কি বা বলবেন। এমন শ্রেণীর মুসলমান ঈদের দিন বিজাতির অনুকরণে কোন শ্রেণীর উৎসবে মেতে যায় তার একটা চিত্র অঙ্কন করেছেন কবি নজরুল। আপনার ঈদ সেই ঈদে কোন শ্রেণীর এতে মেতে যায় চিন্তা করে দেখেন। যেমন ওদের নওরোজ, আমাদের ঈদে মিলাদুন্নবী, কিংবা ঈদে মহরমের তাজিয়া উৎসব, মহরমে মেলা দেখেছেন, মহরমে মেলা হয়, এই সব অনুষ্ঠানে বা ওরসের মেলা বলুন, যে কোনো মেলাতে যে কাণ্ডটা হয়, কবি নজরুল তার একটা চিত্র অঙ্কন করেছেন, তার একটা কাল্পনিক চিত্র অঙ্কন করেছেন। কি বলেছেন? তার কবিতার নাম দিয়েছেন নওরোজ। নওরোজ মানে যে বছরের, ওদের বছরের প্রথম দিন যেটা ওরা পালন করে বসন্ত উৎসব রূপে। বলছেন, রূপের সওদা কে করিবি তোরা আইরে আয়। কি দিয়ে শুরু হলো? কি দিয়ে? মহিলা দিয়ে। কারণ মহিলা ছাড়া যে কোনো ঈদ জমবে না। যুবকদের জন্য মহিলাই হচ্ছে মেন টার্গেট আর মেন খুশি। সুতরাং তাদেরকে না নিলে তাদেরকে নানা ঢঙ্গে পুরুষরা কত রকম ভাবে সাজবে, যত সাজ কাদের জন্য? মেয়েদের জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়া দুনিয়াকে সাজিয়েছেন সত্যিই, হ্যাঁ, নীরস থাকতো দুনিয়া। কবি নজরুল অন্য জায়গাতে বলেছেন, যদি দুনিয়াতে মহিলা না থাকতো দুনিয়া সত্যিই ফল ফুল সব নীরস থাকতো, ফলে রস থাকতো না, ফুলে সৌন্দর্য থাকতো না, যদি না মহিলা থাকতো। আর সত্যিই মহিলা সাজের জিনিস। আপনি বাজারে যান, পুরুষের সাজার জন্য ক রকমের ড্রেস পাবেন, কিন্তু মেয়েদের সাজার জন্য আল্লাহ আল্লাহ তাআলা এইভাবেই মহিলাকে সাজিয়ে দিয়েছেন। আর তারা নিজেরাই নিজেকে সাজাবার জন্য নিজের দেহ নিয়ে ব্যস্ত থাকে, সবসময় সাজসজ্জায় ব্যস্ত থাকে। রূপের সওদা কে করিবি তোরা আইরে আয়। নওরোজের এ মেলায় ডামাডোল আজি চাঁদের হাট, লুট হলো রূপ হলো লোপাট, লুট হলো রূপ হলো লোপাট, খুলে ফেলে লাজ সরম থাক, রূপসীরা সব রূপ বিলায়, খুলে ফেলে লাজ সরম থাক, রূপসীরা সব রূপ বিলায়, বিনি কিম্মতে হাসি ইঙ্গিতে হেলা ফেলায় নওরোজের এই মেলায়। শুধুমাত্র মেয়ে ছেলে নিয়ে এইভাবে রূপের বিক্রি কিনি হয়, আর বিনা পয়সাতে সেই রূপ পুরুষরা বা যুবকরা উপভোগ করে, এই হলো মেলার একটা কাণ্ড। সাধারণত মেলা হচ্ছে জানেন অবৈধ প্রেমিক প্রেমিকার মিলন ক্ষেত্র। অনেক প্রেমিকা আছে ঘর থেকে বেরোতে পায় না, তখন প্রেমিকের সঙ্গে দেখা করতে হবে। কোথায় দেখা করবে, কোন জায়গায় যাব বলার তো উপায় নেই। সোয়ের ঘর যাব, সখীর ঘর যাব, সেখানে সমস্যা থাকতে পারে। বাজারে যাব, সেখানে বাপ যেতে দেবে না। কোথায় যাব? তখন মেলা দেখা একটা কি, হ্যাঁ চল মেলা দেখতে যাবো, অমুক অমুক যাচ্ছে তার সঙ্গে মেলা দেখতে যাবো। এমনকি ভাইয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েও ফাঁকি দিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করে আসার কথাই বলে, গায়ে বাছুরের ভাব থাকলে বনে গিয়েও দুধ দিয়ে আসে। এ বাধা দেওয়া মুশকিল। ঝেমনকে চোখ চোখ করে কোনো লাভ নেই, কারণ ঝেমন সে ঢেমরামি যেকোনো ভাবেই চালিয়ে যাবে। আপনি যতই চোখ চোখ করুন আপনার চোখকে ফাঁকি দিয়ে সে চালিয়ে যাবে। এই যে মেলা, এই মেলা হচ্ছে প্রেমিক প্রেমিকার মিলন ক্ষেত্র। সেখানে গিয়ে তারা নানাভাবে ওই অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই মিলন ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার মিলন ঘটে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন, মুসলিম সমাজকে রক্ষা করুন, যেন তাদের মতো ঈদ তাদের মতো মেলাতে আমরা মিলে না যাই। আর আমাদের ছেলে মেয়েকে যেন সতর্ক করে সাবধান করে আটকে আগলে আগলে আগলে রাখতে পারি। ইমান রাখা বড় কঠিন, এমন এক যুগ এসে গেছে ফিতনার যুগ, যে ফিতনার যুগে হাতে আঙ্গার রাখা, আগুনের আঙ্গার রাখা যেমন কঠিন, ইমান রাখা তেমনি কঠিন। বড় ভয়ানক পরিবেশ থেকে আপনি আপনি ঘরে বুঝছেন না আপনার বাড়িতে কি হচ্ছে। আর সত্যি তাই, কোনো গ্যারান্টি নেই আপনার স্ত্রী সম্পর্কে, ছেলে মেয়ে সম্পর্কে কোনো গ্যারান্টি নেই, আপনি বুঝতে পারবেন না। খুব চেষ্টার সাথে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে রক্ষা করি। আল্লাহ জানে আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। বাঁচাতে হবে, চেষ্টা করতে হবে। পারবো না হুজুর, যুগ এমন, ঘরের ভেতরে ইন্টারনেট, ঘরের ভেতরে টিভি, ঠিক আছে, ঘরে ভেতরে ইন্টারনেট বাজাতে না পাচ্ছ, টিভি বাজাতে না, কমসে কম চোখ চোখ তো করো, নিজেকে তো বাঁচাও কমসে কম। আর যদি একেবারেই ছেড়ে দাও তো নিজে তো বাঁচবে না, ওরাও গেল তুমিও গেলে। সুতরাং সব সময় আমাদের খেয়াল করতে হবে বিজাতির পরিবেশ, বিজাতির আশেপাশে প্রতিবেশ, এই প্রতিবেশের সাথে যদি সম্প্রীতি বজায় রেখে চলতে হয় চলতেই হবে। কিন্তু তাদের ঈদ পর্ব বলে, তাদের ঈদ পর্বে যেন আমরা একদম একাকার না হয়ে যাই, একদম মাতামাতি না করি, সেই চেষ্টা রাখতে হবে। আর এ কথা বারবার বলছি যে সম্প্রীতি ঠিকই আছে, আমি বলছি না যে সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক কি বলে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছি বা সাম্প্রদায়িক মনোমালিন্য বাঁধাবার চেষ্টা করছি, কোনোদিন না। আমি চাচ্ছি সম্প্রীতি থাকবে, কিন্তু সম্প্রীতি বজায় রাখার জন্য এটা জরুরি নয় যে মুসলিম ও মুসলিমে বিবাহ হতে হবে, মুসলিম ও মুসলিম এক অপরের পূজা বা পর্বে আসা যাওয়া করবে, এক অপরের খাদ্য খেতে হবে, না এটা জরুরি না, এটা জরুরি না। সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি আছে, কিন্তু ওই পর্যায়ে এগুলো যে জরুরি নয়। হ্যাঁ, দেখবেন কোন কোন সময় প্রচার মাধ্যমে প্রচার করছে, দেখাচ্ছে মুসলিম ঘরে মাদারের পাশে একটা মূর্তি, বলছে আমি পাশাপাশি আমার গুরুরও কি বলে পূজা করি আর আমার এই মূর্তিরও পূজা করি, আমি দুইয়েরই ভক্ত। আর প্রচার মাধ্যমে তার কি কদর! আমাদের এলাকাতে এক জায়গায় মাদার আছে, এক জায়গায় মাদার আছে, পাশাপাশি দুটো, একজন অমুসলিম একজন মুসলিম, সেখানকার খাদেম তাকে নিয়ে প্রচার মাধ্যমে কত রকম ফলো করে প্রচার, যে আমি এরও ভক্ত ওরও ভক্ত, মুসলিমেরও ভক্ত আর মুসলিমেরও ভক্ত। এইভাবে যদি কোনো অমুসলিম থাকে যে মুসলিমেরও ভক্ত অমুসলিম, তাদেরকে নিয়ে খুব প্রচার করে, এটাকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য। আর প্রত্যেক মানুষ নাকি স্বাধীন, সে যা ইচ্ছা তাই বিশ্বাস করতে পারে, যা ইচ্ছা খেতে পারে, যা ইচ্ছা পড়তে পারে, এটা নাকি মানবিক অধিকার, আর এটাই হচ্ছে ভুল। বরং মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না, বরং আল্লাহর যা ইচ্ছা তাই খেতে পারে, আল্লাহর যা ইচ্ছা তাই পড়তে পারে, আল্লাহর যা ইচ্ছা তাই করতে পারে, যেহেতু তার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আর আল্লাহর ইচ্ছা ব্যতিরিকে সে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহর বান্দা হই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই এসব ব্যাপারে। অতএব আমরা যেন সেইভাবে চলতে পারি দুনিয়ার বুকে, তাহলে পরেই আমরা এখানে সুখ পাব, শান্তি পাব, এবং পরকালে চির সুখের বেহেশতে নিয়ে আমরা সুখী হব। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।